بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. ইন্ডিয়া থেকে আইনুল হক মজুমদার ভাই জানতে চেয়েছেন যে জিন ভূত জাদুটনা থেকে বাঁচার উপায় কী এবং কি দোয়া পড়তে হবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ, সম্মানিত ভাই, এমন কিছু আমল আছে যেগুলো আপনি কন্টিনিউ করলে আপনার জিন ভূত দেও দেবতা জাদুটনা বান আপনাকে এফেক্ট করবে না। সেটি হলো যে আজকার সবা ওয়াল মাসা, সকাল এবং বিকেলের দোয়া এবং পাঁচ ওয়াক্ত নামাজের শেষে দোয়া, ঘুমানোর সময় দোয়া, এই দোয়াগুলি আমল যদি আপনি করেন ইনশাআল্লাহ জিন ভূত দেও দেবতা আপনাকে এফেক্ট বা আসর করবে না। তার মধ্যে বিশেষ করে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসিটা প্রত্যেক নামাজের শেষে একবার করে পড়বেন। এর ফজিলত হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে ইনশাআল্লাহ কি জান্নাতে যাবে, যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়বে। আরেকটি হলো ঘুমানোর সময় আপনি আয়াতুল কুরসি যদি পড়েন, লাই ইয়াজাল আলাইক হাফিজ মিন আল্লাহ, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজত করে আপনাকে হেফাজত করবে। অনুরূপভাবে ঘুমানোর সময় আপনি সূরা বাকারার শেষের দুই আয়াত আমানার রসুল, এই দুই আয়াত পড়বেন। এবং আরেকটি আমল করবেন ঘুমানোর সময়, সেটা হলো কুলহু সূরা তিনবার পরে হাতের মধ্যে থুথু দিয়ে মাথা থেকে শরীর যতদূর যায় মালিশ করবেন। অনুরূপভাবে মানে মালিশ করবেন মানে মুজবেন। আবার অনুরূপভাবে কুল আউযু বিরাব্বিল ফালাক তিনবার পরে এরকম থুতু দিয়ে মালিশ করবেন। আবার কুল আউযু বিরাব্বিন নাস তিনবার পরে থুতু দিয়ে মালিশ করবেন। এরপরে এই আয়াতুল কুরসিটা আপনি সকালবেলা একবার পড়বেন, সূর্য ওঠার পর থেকে যে কোনো সময় পড়লে হবে। আবার বিকালে আপনার আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বাবা মাগরিবের পরে পড়লেও চলবে, একবার করে পড়বেন। এবং সকালে অনেক দোয়া আছে, আল্লাহ আমাবেকা আসবাহনা অবেকা আমসাইনা, এই দোয়াগুলি, হ্যাঁ, যেটা হিসনুল মুসলিম নামক বই রয়েছে যে আল্লাহ আমাবেকা আসবাহনা অবেকা আমসাইনা অবেকা নাহিয়া অবেকা নামুতু ওয়ালাইকাল মাসির, এটা সকালে। আবার বিকালে আল্লাহ আমাবেকা আমসাইনা অবেকা আসবাহনা অবেকা নাহিয়া অবেকা নামুতু, হ্যাঁ, ওয়ালাইকাল নুসুর, এরকম করে আপনি বলতে পারেন এবং পড়বেন। এবং তাছাড়া আরও অন্যান্য দোয়াগুলি আপনি পড়বেন। আর আপনার বিকালেও এক কমপক্ষে তিনবার করে কুল হুসরা তিনবার, ফালাক তিনবার, নাস তিনবার, এবং সকালেও কুল হুসরা তিনবার মানে ফালাক তিনবার, নাস তিনবার এমনিতে পড়বেন। এটা হাত দিয়ে থুতু দিয়ে মালিশ করতে হবে না, শুধু মালিশ করাটা যেটা বললাম সেটা হলো আপনার ওই সময় কখন যে যখন ঘুমাবেন তখন। এইগুলি পড়লে ইনশাআল্লাহ আপনার কোনো অসুবিধা হবে না এবং জাদুটনা থেকে বাঁচতে পারবেন। এবং কিছুদিন আগে আমি জাদু থেকে বাঁচার কিছু আরও উপায়, আরও বিভিন্ন সুরায় কিছু তদবিরও শিক্ষা দিয়েছিলাম। এবং বিশেষ করে আরও কিছু আছে, যেমন সুরা ফাতেহা বেশি করে পড়েন, তারপর আপনি কয়েকবার পড়বেন এটার কোনো নির্দিষ্ট নাই, যে কয়েকবার হয় পড়েন, তারপর আপনি সুরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েন, হ্যাঁ, এইগুলি ইনশাআল্লাহ আপনাকে এই হেফাজত করবে অন্যান্য ইয়া থেকে। এবং দোয়া জিকির আজকার যেমন একটা আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা সকালে তিনবার পড়বেন, বিকেলে তিনবার, হ্যাঁ। তারপর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুওয়াস সামিউল আলিম, এই দোয়াটা সকালে তিনবার, বিকেলে তিনবার, হ্যাঁ। তারপর আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা সকালে তিনবার, বিকেলে তিনবার, এরকম করে পড়বেন ইনশাআল্লাহ সব জিনিস থেকে হেফাজত আল্লাহ করবেন। এবং সর্বোপরি আপনার আমার মনে রাখতে হবে হেফাজত করার মালিক আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কল করবেন এবং এই আসবাবগুলি অর্থাৎ এই দোয়া দরুদগুলি পড়ার অভ্যস্ত করবেন, ইনশাআল্লাহ আপনাকে আর অন্য কিছু এফেক্ট করবে না। হাজা আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।